সে গিয়েছে বনে গোপনে আনমনে, সে গিয়েছে বনে গোপনে আনমনে, সে লিখেছে গাছের গায়ে নাম অমূলতাস, সে দিয়েছে পাড়ি আসমানি রেলগাড়ি, সে দিয়েছে পাড়ি আসমানি রেলগাড়ি, সে দিয়েছে বুকে ছেড়া মেঘ বুবাবাতাস, রাত্রি দাঁড়ালো চৌকাঠে একলা একাকি রাজপাটে, রাত্রি দাঁড়ালো চৌকাঠে একলা একাকি রাজপাটে, আধখানা দোরের ঘাটে মুছে গেল সোহাগী মায়ার কাজল, ভেসে গেল অভাগী রাতের ফসল, মুছে গেল সোহাগী মায়ার কাজল, ভেসে গেল অভাগী রাতের ফসল, খসে গেল তারা অফুরন মুঠোর ধন, সে পেয়েছে ডানা বিদেশি ঠিকানা, সে পেয়েছে ডানা বিদেশি ঠিকানা, সে পেয়েছে বিষণ্ণ উড়াল অলস বাই, সে গেল ফেরি ঘাটে সুজি নামে পাঠে, সে গেল ফেরি ঘাটে সুজি নামে পাঠে, জল ছুঁয়ে বিকেল অবলক কলুষ যায়, রাত্রি দাঁড়ালো চৌকাঠে একলা একাকি রাজপাটে, রাত্রি দাঁড়ালো চৌকাঠে একলা একাকি রাজপাটে, আধখানা দোরের ঘাটে।